بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون معنى الله وحيك ربني فلما أحس عيسى منهم الكفر عيسى عليه السلام إبامهم ككبين كفر إحساس كربهن دقاء قال كليفان مدنوني كليفان تبع ميستكنا كلمة الأبا في كليفان مدنوني من أنصاري إلى الله আল্লাহ গে মাগাদ দাওয়াতি নুমগাতি মান কালিফান মাদদ কুরআনি কাক হইয়ে আল্লাহ গে মে রিসালাত মিস্তা কুননা ফোর কদ্দে বুমগা তিমান কালিফান মাদদ কুরআনি তিমান কালিফান এহি তেরবে দেবানি কাক হইয়ে قال الحواريون দেন হাওয়ারি বে কলম বিদালবানি নাহনু আনসারুল্লাহ আহরমেন কালিফান আল্লাহ গে মাগাদ দাওয়াতি নুমগা এহি বে দেবানুয়ে amanna billahi harman allah iman begenne mitibi washhad adi kalifan heki wada ganwa habi anna muslimun aharmanaki muslimun kamuga aharmanaki allah kiyaman terikan ada ko gentibi bay kamuga kalifan heki wada ganwa isa alayhis salam ebame ho kiban kufur ihsas kore bihinde ege murada ki ebame hun isa alayhis salam kehi dinuma eduni زائد ذاتو کے ریون تر ریوی بامی ہوں عیسیٰ علیہ السلام خلافہ ایکن عیسیٰ علیہ السلام اگی وڈا گننے ہندو گا ایکلے فانو تبای میسکول میدن نانی ورم مدو بے بار بے کلوں کمو گا علم ریم بیدال ونی عیسیٰ علیہ السلام تبای حواری بے کلوں گے عدد کی بار بے کلوں کمو گا اے بے کلوں نا دن نانی تیمن کلے فانا کی اللہ کے رسول کی میں تیمن کلے فانو اللہ کے می رسالت میستکن فور کو دینو مگا فور کو دیو مگا tiya ba mi gotelen timan kalifana ehi tirwe devani ka ko hiye ehi do hawari be kalum bara be kalum mi dalwani ahrmen tikan ko devana me ehi tirwe devanu e adi ahrmen mitibi allah iman be genne ehi ahrmen gocha wajibe ke kalifana ehi tirwe devu maki ahrmen mitibi kalyange ke man tirkan ada ko genne ehi ma ekadange amru kurabbi kom me kam tanfiz kurawmu ga algon me mitibi tayyarashe ansari hawari be kalum mi dalwani ربنا ابيكلون ويدالوني الله دعاء دنوني ربنا آمنا بما انزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ايه الدار الرسكرا كو علم متي بي ابا الله علم ما چبا والي اچكن ايمان بگنه ابهي انجيل علم متي بي ايمان بگنه واتبعنا الرسول ادي رسول تبا بگنه علم متي بي ابهي عيسى عليه السلام تبا بگنه متي بي واشهد بان واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ادي alamen liu liuwan deve alamen genanta ma shahidin hekidenivi bay hekidenivi mi hunna ekuga alamen gen nanta shamil koddevashiye ei haggan hekide bayegge gotuga alamen shamil koddevashiye den wa makara allah e isa alayhis salam kafaru mi hun banu isalmi hunge teren yahudin e ruti bi yahudin gei yahudin e kalifana besedi makaru emihun edun isa alayhis salam gatul quran bes emihun bodu reun taker rawafi e makaren hadafi e reun taker rawafi e wa makar allah allah was reun min rawafi e allah gere ma barugada emihun reun taker rawafi e allah was emihun khilafa reun rawafi e wallahu khairul makirin adi emme heo reun rawa farata ki allah subhanahu wa taala emihun revi reumaki rekandu ge wagu tegga isa alayhis salam gatul kurma emihun ki nabi be kalung gatul kuri bayen etang etab be kalahu gatul kuri bayen emihun ki hama ekani nabi be kalun nenno e be kalung ge kiban ilmu hasil kurawi ilmu erin tabwes gatul kuri bay yahudi naki emihun oti rawa fe rekandu isa alayhis salam gatul kurma emihun revi re Allah ebro ma molu revi mor revi hawari be kalung ge teren be kalaku isa alayhis salam ge sifa devi Allah subhanahu wa ta'ala ire hawari be kalunga teren be kalaka Isa alayhi salam ire Allah ufulla wa fi macha Isa alayhi salam ufullevi hawari be kalakan Isa alayhi salam ge sifa Allah devi emihun Isa alayhi salam kaman hiko e be kalaku saliba erwi tenge be kalaku shahide gotu Allah lavwa fani e shahid saliban ene gemunu hawari ekalege fano e shahide gotu Allah lavwa fani ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরে উফুল লাফি উড়া আল্লাহ গরে বহুমা মড়ো ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল লাযীনা কাফারু ওয়া জাআ'ালু লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াওমিল কিয়ামা সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন আল্লাহ ওয়াহী করে মানে ইজ ক্বাল আল্লাহ আল্লাহ ওয়াহী করে বিহিন তেমামি হুম হাদমা কুরাশে আল্লাহ ওয়াহী করে বিহিন ঈসা আলাইহিস সালাম এ ঈসা আলাইহিস সালামে ইন্নী মুতাওয়াফিকা আমা কারা বলুন তিমাং আল্লাহ কালে ফান মারুগান নাওয়া হুসিমে এ বাহি ফাহুম ওয়ারাফিউকা ইলাইয়া আদি তিমাং আল্লাহ কালে ফান উফুল্লাবা হুসিমে তিমাং আল্লাহ গে হাজরাত এ বাহি উডাং উফুল্লেবং কালে ফান ওয়ামুতাহহিরুকা মিনাল লাযীনা কাফারু আদি কাফারু মিহুঙ্গে কিবাং কালে ফান তাহির কুরাবা ফারাতা কিমে তিমাং আল্লাহ তাহির কুরাবা হুসিমে কাফারুঙ্গে মাকারতাকুন্না হিলাইতাকুন্না মিহুঙ্গে কুফরুং কালে ফান তাহির কুরাবা হুসিমে ওয়া জাআ'ালু লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াওমিল কিয়ামা আদি কিয়ামাত আজহিনদিন কাফারু মিহুঙ্গে মাচ্চা তিমাং আল্লাহ কালে ফান তাবাবি মিহুং মাতিবেরি কুরাবা হুসিমে খালিফান তাবাবি বেকাল মাতিবেরি কুরাবা হুসিমে কিয়ামাত হামায়া ثم الي مرجعكم لن تيباميهم امن ام فهم امر ان ننجهني تمام الله جي حضرته فاحكم بينكم فيما كنتم فيه تختلفون ايرون دن تمام الله تيباميهم مدوغا خلاف فدي فهوري هريها كمك فيصل اقربان يا قربان تمام الله يا مدوغا الله ني اقربان امي هن نامدوغا اي اختلافي مي هن نامدوغا عيسى عليه السلام مدو خلاف مي هن نامدو فاما الذين كفروا دن الله ني اقرب وَفَهُغَمِ وَاغُتَ كَيْفَ أَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَافَرُوا يَمِسْتَكُمْ دَنَّاشَ فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تِمَنَ اللَّهُ بَامِي هُنَّ غَدَفَتَ وَيَغَمْ وَعَذَابُ دِوَاهُ شِيمِ دُنْيَا گَوِسْ أَدِي آخِرَتُ گَوِسْ دُنْيَا گِ بَامِي نَ كِيَا بُرَتِ عَذَابُ تَكِنْ يَمِي هُنْ گِتَرَم بَيَمْ مِي هُنْ رَامَ مَكُنُ تَكَنْ هِدَّي بَيَمْ مِي هُنْ أُورُ تَكَكَنْ هِدَّي اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى يَهُودِينْ گِتَرَيْنْ گِ أَمِي هُنْ وِيَ إِيمَانُ نُوِي عِيسَى عَلَيْهِ السَّلَامُ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ دَمِيهُنَّ تِمَنَ اللَّهُ عَذَابُ دَوَائِرُكَ مَدَدِ الدِّينِ هَمَ إِهِنْ إِبْوِسْ فَرَاتِ النُّوَانِ وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ أَدِي إِيمَانْ بِصَالِحَ عَمَلْ كُرِمِيهُمْ دَنَّاشِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ اللَّهُ بَامِهُمْ أَجْرُ فُرِهَمَ غُتُكَ إِبَامِهُنَّ دِوَانَتِ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ أَدِي اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَنِيَابِرِنْ دِكَلُوبِي وَدِنُغَنَّوَي ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم دين الله وحي قربان امي قنت التحكيمي مي واحك تحكيمي نتلوه عليك تمن الله كاليك فانا كيا دبا واحك تكي غيبك قنت التحكيمي ميغا كورين كاليك فانا كم ميغا ابس خبر انجي ودانو غن نواني ميغا كورين كاليك فانا كم مي إيسا عليه السلام بيهكو تقوم ابس كهل خبر انجي ودانو غن نواني مي تمن الله كاليك فانا كيا دبا واحك تكي من الآيات مي الله جي آيات تهوك ترين همين قنت التحكي والذكر الحكيم ادي هكو ميتري জিকুরুগে তেরেং হিমেনে কান্তত্তাকে মি হিকুমাই তেরি হাঁদা কুরুমগে তেরেং হিমেনে কান্তত্তাকে মি ঈসা আলাইহিস সালামগে মি ওয়াহাকতা কি দেন আল্লাহ মি ওয়াহি করুন ঈসা আলাইহিস সালামগে মিসাল ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন ঈসা আলাইহিস সালামগে মিসাল কি আল্লাহগে হযরতুগে আদম আলাইহিস সালামগে মিসাল আদম আলাইহিস সালাম কি সেই বাপ্পা এনেতি দুনিয়া বড়াগে নে বেকালে ঈসা আদম আলাইহিস সালাম আদ তান কোড়ে খাস এই আদম আলাইহিস সালাম কি বেস মাম্মাই বেস নেতি বাপ্পাই বেস নেতি আল্লাহ খালক কুরবি মাখলুকে ঈসা আলাইহিস সালাম কে আমাকে বাপ্পাই তানতি মাম্মাই বহুরিতা ঈসা আলাইহিস সালাম কে মিসাল দেন আল্লাহ বায়ান কুরবানি ঈসা আলাইহিস সালাম কে মিসাল কি আল্লাহ কে হযরতু গা আদম আলাইহিস সালাম কে মিসাল খালাকাহু মিন তুরাবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একালে ফানে বহি আদম আলাইহিস সালাম হেদবি মিন তুরাবিন বেলিং ثم قال له كن فيكون دين الله اكليك فانا وحي كربي كن واشه به خلق واشه خلق واشه فيكون هندو خلق ونيم جي كلي فان الله سبحانه وتعالى عيسى عليه السلام ماشين نمونا كرب وفا عيسى عليه السلام امر كرني دين واشه به خلق وبيشه دين هندو خلق ونيم جي ادم عليه السلام انسان كب ونيم جي قران علم جي الحق من ربك فلا تكن من الممترين حقك اي كليك فان غيرس كلاغ حضرتم وايچكي হাগু আকাং কাশাবারি কালিগ ফানু গেরাস কালাঙ্গে হযরতুন্নে ফালা তাকুম মিনাল মুমতারিন কালিগ ফানু ওয়াডান গন্নমারে শাক্কু কুরামি হুঙ্গে তিরে এই কালিগ ফানু তিমান আল্লাহি বাওয়ালাল্লাহ হুকুম ফুল তাহকিমি হামা হাগু তেদে শাক্কু নুকুরাবাশে মুশরিকুন না ইয়াহুদিন এমি হুঙ্গে দাক্কা ওয়াহাক তাকুম কালিগ ফানু গে হিপুলং এববে শাক্কু কামে নুয়াদদাবা হুশকা কালিগ ফানু গে হিপুলং এববেস কা হালা শাক্কু কামে নুয়াদদাবা হুশকা মে এমি হুঙ্গে দাক্কা ওয়াহাক তাকুম ये मीहुं इस फहर को पुनानी शायर के कलेख पाना की अने फहर बने काहिने के अने फहर बने आमिल्ले फुलंग हद दवायगन दक्कवा वाह कते है के ये वाह कता होगे सबबुं कलेख फानु के हिप्पुलंग एव्वेस का हले शक्कु कमे नुवद दवाहुश कमे वना नुदेहुश कमे فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين دنك ليك فانا عيسى عليه السلام امدوغا ارهارم بي مي هندناش عيسى عليه السلام امدوغا مي يهودين كلي فانو غاري هنگاس فاد فادوغا كتكد فاد فادوغا واهكت دكا هدا كليك فانا عيسى عليه السلام بهغوتون اللهم وحيك رباني يكليك فانا مدو كليك فانا أرهارم بمي هم دنار من بعد ما جاءك من العلم كليك فانا أريها علم أو مفهوغا علم مي قروانوغا زريان بني إيسا عليه السلام قريها واحكا تكين الله بيان قد دبا فرسول الله صلى الله عليه وسلم مي علم كليك فانا أريها أو مفهوغا دين كليك فانا يكليك إيسا عليه السلام بهيغتون أرهارم بجمي هم دنار فقل كليك فانا بدار واشا مي هم إبه يهودي مرادك يهودي متانغا emi honaki e zamanu gaves emmenu la fare un ter revi mi hum adimi zamanu gaves emmenu la fare un ter raba ba yaki ei eba mi hum faqul kalifan midal wa taala wan nashe nad'u abna ana harben gowana me harben ge darin nasha wa abna akum khalemen ge darin nasha wa nisa ana harben gang hinun nasha khalemen ge gang hinun nasha wa anfusana de harben ge amilla nafsu takara khalemen ge amilla nafsu taka summa nabtahil den harben ibtihal qur'an wa allah ge hadrata ايرون فنجع لعنة الله على الكاذبين ايرون دو كريمي هنن الله جل لعنة احرمن لواوجيم ابي الله جل لعنة ابي مي هنم اتشن ايرون هوتت ميگه مراده هي كليمن تي ار ايرون وني نون هيجه ام بجيا ايلا گه منا گوار دارين نرا ام امين نرا هوري هي منا گوار ام من جما كوفا تن هيگار الله جل دولتا اي دن نوان تي من نم تي بي حق گوتو كم گوانما امي هن لعنة لواشي ادي امي هن تي بي حق گوتو كم گوانما تي من نم لعنة لواشي ايگو تن نار دعا کو emi hunna yahudi emi hunna ege emi hunna tibi batil goto ka hama je riti kon ege emi hunna e emi hunge huri ha dawwa ta ki hus dogu emi hunge buran ti manna menaki allah ge lobu eti mi hunna ti manna menaki ane ba ayta hoge emi ti manna menaki allah ge darinne hus dogu dawwa rasulullah sma allah wahi qurbani kalifan vidalwa re ti ha bodati allah ge ha gaim mehmanum tak kamuga vanya ti ba mi hunna ki allah ge ha aris bai kamuga vanya aba hammarang eti balash mara maro vi menu ke lang hazrat deve erun nu he ni ma tat ti bamna libe ni wala yatamannawnu abadan bima qaddamat aydihim allah minga dogu e faal qurawani duwa hakwas marakan ne dene temi ki vegen bima qaddamat aydihim emi hun atum fain kofahuri amal tahu ge sabun emena khudu enge emena enge mitanu ge rasulullah sallallahu alaihi wasallam allah ekorani kalifan vidal war emi hunna darin nara ambin nara go wagen na timan namis go waname timan namenge darin nara ambin nak go waname den emmen ekko duwa kurama hi gar allah ge hadrata nubami hunna la'an el lebu mangedi haggu ga tibi mi haggu nu gotaka tibi mi hunna la'an el lebu mangedi emi hunna ge mi hun kan hag batil gotu ga tibi emi hunna ga na e gotaka ibtihalu quraka allah ekor inna hadha lahu al qasasul haqq amakar waro mi teduveri vara tedu wahakata heke allah wahi kurawani kale fana vara tedu wahakata heke mi wa ma min ilahin illa allah allah fiya wa alqam bi haqqi wa ba hama ibbi sidaha ku nuwe wa inna allah la huwal azizul hakim amakarun allah subhanahu wa taala izzatri wadigam ba hikum ibanta raskalange fa in tawallu fa inna allah alimun bil mufsidin den emi hun muuno amra ala fiya e bahi kale fan fi devi dawatun emi hun muuno amra ala fiya me har emi hun nang e bago ijje annare duwa kuram wes ekama kavesna Allah ay kurawani mi hunde muuna kale fan ti dalwa bas fulata kun mi muuna umra ala fiya fa inna Allah alimun bil mufsidin am kurang Allah subhanahu wa taala mulad deni wodi ganna wa fasada kurami hun minoge fasada kurami hun fasada kurang ulai bae ke mi hun naki ei haggan edigen ulai bae nuuna mi hun naki mitanga mulen mi hunge wa hakami ayat hoge bayan kurawani qul e muhammad fan kale fan wi dalwa ya ahli al kitabi e fotu gahlu erinne e bahi yahudina nasara ne mitanga boda murada ki yahudin taala tiyabamihun annashe ila kalimatin sawa'in bainana wa bainakum tiyabamihun aharna deme dugawa barabar hama hama kalimaya kar rujuwa man annashe eti gabul kur man annashe ei tiyabamihun ga dinu gosati tauhid e harma ga dinu gosati hama tauhid e ei usuli bingala ki timanna men dinu gawes adi tiyabamihun ga dinu gas annare ei kon ki kuran alla na'budu illa allah ei allah fiyaba alukam bemu allah fiyaba henge besfaratakan alukan nukurmasha wala nushrika bihi shay'an adikalaange besfarate shariku nukurmasha wala yattakhidha ba'duna ba'dan arbaba min dunillah adi harmengetereng ebbayakwan ebbayku rabbun kamuga neheduma mi dawata kalemun annashe gabul kurash ei mi hama kalemen dinu go soy asasi bingalemi timanna men dinu go soy asasi bingale kema mi e eka emi hun tibwa dal kokgen e fa in tawallaw emi hun muno mbrala fiya nas fiya gabul nu ko fiya faqulu shhadu bi anna muslimun khatiya ba mi hun danna washe emi hun nadi mala kalemi he ki washe aharba mi tibi allah kiyaman terken ada kokgen e timanna men ki muslimun ne mitanga rabbun kamu gane hedum emi hun ge dinu go soti hama mihen usuli asasi masale ke emi hun ge asasi dawata ke sama mi ehm vegen rasulullah sallallahu alaihi wasallam amru qurbani kalifan vidal wahre annare harbna kalemena demedugawa hama hama kalimaya kar rujuwuma hama hama dawata kar rujuwuma e dawata ki mi ne kalifan bayan qurbani allah hama ikane allah an alukan kurmasha ikalange ibbis farat ash-sharikun kurmasha adi ibbis mihaku rabbek kamu gane heduma rabbun kamu gane heduma me rabbun kamu ge mihunga bodetin hada hatibi rabbun kamu ge heduma hi koba eddoh rasulullah sallallahu alaihi wasallam ayata kiya vidalwani tauba suratuga allah hi koraba hani ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah wal masih ibn maryam emihum rabbun kamu ge hedi mihunga bodetin ne ittakhadhu ahbarahum emihunge ilmurinna emihunge rahibunna mimis mihun emihun e rabbun ta hekkamu ga hedi adina sorain masih ibn maryam bes rabbekkamu ga heduwe isa ge fan rabbekkamu ga mihun heduwe e ayin adwahan innama fa adibun hatim ei kuri gana sorae e kale fan vidalna rasulullah sallallahu alaihi wasallam e allah ge rasulae ahurmen emihun rabbun nakan nahadamoe ahurmen emihun rabbun nakan nahadamoe ehin rasulullah sallallahu alaihi wasallam adis qurani yadiye vidalo bellawashe emihun allah waran korbi kamen halal kurumun tiyabami hun ekan halal gotukanu deken eyye adi allah halal kurabi ichin emihun haran kurumun tiyabami hun haran kamen kam ganu deken he kamen denne nuune ke ti gotad dekemu denne ehi rabbun hedumaki ehi rabbun hedumaki ema rabbun hedun eyi allah haran kurabwa fakame mihako halal ko fiya ekan bayahu gabul ko fiya mihako rabbakan ehedi allah halal kurwa fa wa kamen haram ko fiya nuwata ekalang haram ko fa wa kamen miha ko halal kurima mistakum kam balagam fiya mistakum emiha ko ehdi rabbakan allah fiya wa e qur'anu ge kan anga wa ko goi e gota wa ge ki haram ekak wan ekak ko rabbun go gotuga neheduma mi rujuwa wa hati ba mi hun allah e qur'ani mi hun ekam mu na bura la fiya ka difanu dawat qabul ko fiya ka difanu idal wa shan wata muslim na allah e qur'an ti ba mi hun idal wa re ishhadu ti ba mi hun heki wa she bi anna muslimun ahrabanna ki muslimun ne allah ki yaman terkan ada ko genti bi mi hunne kale men de gabul nukurnya gabul nukurash ya ahlal kitabi e fotoga hal werne lima tuhajjuna fi ibrahim wa ma unzilati at-taurat wal injil illa min ba'di afala ta'qilun e afotoga hal werne nasorana yahudina tiba mi hun ki vegen hejje ibrahim alayhi salam ameduga ara yarun tiya وما انزلت التوراة والانجيل الا من بعد توراة انجيل با والبني يوسف عليه فانو برفهم لكن كيف هيك عليه فانو غوا هيك بس حجه النبي دكاني مي واغو تا كي يهودي مي براني ابراهيم عليه السلام كي يهودي هيك نصارى مي براني عيسى عليه السلام كي نصارى قران قال الله كم بعد القران الله ما كان ابراهيم يهوديا ولا نصرانيا ابراهيم عليه السلام بيودا نغنوا يهودي هيك غتو غوس ادي نصارى هيك غتو غوس ولكن كان حنيفا اكمك كليفانا كي توحيدك فرهما امامك فرها باطل عقيدة تككون افكباب الله نبي وداعين هن نبي بيكالك كليفانا كي اي مشرك بسنونه نصارى بسنونه يهودية بسنونه مي هم دعوا كوراني يهودين دعوا كوراني ابراهيم فانا كي يهودية كي احر من دينوك بيكالك الله كوراني كي بين هتي واقع تدكني توراة انجيل باوالبني بس عيسى عليه السلام ابراهيم عليه السلام ورفهن den kiyenge ibrahim alayhi salam amedu kalemen tihembunan kalemen tihembuna yani tidde dina kiti ibrahim alayhi salam urafahun ade dine den kiyenen he ibrahim alayhi salam yahudiya kavam binu matana sora yakavam dikinen he afala taqilun tiba munang hama echen nuisne ni hey yama ya allah qurun ha antum ha ulai hajajtum fi ma lakum bihi ilmun falimatu hajjuna fi ma laysa lakum bihi ilmun wallahu ya'lamu wa antum la ta'lamun ha antum ha tiba munang kimi fadabayke hajajtum fi ma lakum bihi ilm tiba munang engge kan tattahuga araharum ba engge kan tattahuga bahus kon ulayashe nege kan tattahuga bahus kon ulayashe falimatu hajjuna ki venheden tiba mun bahusuti qurani fi ma laysa lakum bihi ilm ebbe silmet tiba mun ekame ganwa kamaka kiven heba musukurani kamka eka tiyabamun ke evs kahala ilmen nuana ibrahim alayhis salama medaku ema kiven he ibrahim alayhis salama met tiyabamun tiyaba musukurani wallahu ya'lamu antum la ta'lamun allah he dene wodigamani tiyabamun kan nege ne ma kana ibrahim yahudiyyan wala nasraniyyan walakin kana hanifan musliman wama kana min al mushrikin ibrahim alayhis salam yahudiye gotu gese wedanu gannawe adi nasaraye gotu gese wedanu gannawe walakin ekamako kalifana ki kana hanifan musliman allah furihama gotu ka kiyaman terikan ada koggen huri hunnevi adi huriha batilu aqidata humriha batilu dinta kun ekkibave hama ekani tauhidal lemi wadaye hunnevi be kaleke kalifana ki wama kana min al mushrikin adi mushrikun ge terem vese kalifana we wada nugannawe ان اولى الناس بابراهيم الذين اتبعوه وهذا النبي والذين امنوا والله ولي المؤمنين ابراهيم عليه السلام ام غايب كان باباكي للذين اتبعوه كلفن التبعيمهم وهذا النبي ادي من نبي يا ام اولاد كان بني من نبي يا مرادك رسول الله صلى الله عليه وسلم من نبي يا ام غايب كان بني ام ارش كان بني والذين امنوا وكلفن ايمانهم ইব্রাহিম আলাইহিস সালাম আছেন মেগাজ গমনে একাদি ফানাত তাবাই মি হুনে ইহুদি না সরাং এ ইব্রাহিম ফানাত তাবাই বাই নু দেন কি ইব্রাহিম সালাম আমি হুন আরিস ওয়াবি ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন আদি আল্লাহ সুবহান ওয়া তাআলা ই মুমিনুন গে ওয়ালি ওয়েরিয়া এবহি মুমিনুন গে মাদদ ওয়েরিয়া এ মুমিনুন গে রাহমত ওয়েরিয়া আদি মি হাইসা মিরে নিমাদানি দেন সওয়ালিন ওবে ফলক সওয়াল ए রব্বুন নং হেদুং এই আল্লাহ সুবহান ওয়া তাআলা নেং ইকাং হামা হামা কোরা বাফে আং হিনুন না এক গোদা কাছে নেং এ দিবেহি মানে দিবেহি রাজ্যে গে দহক কবে সুন্না নে বাহা কবুনে তো দহক কবে সুন্না নে এবু না উডা বি মা হামা হামা মানে দে জিন সুহামা বিনা কমিয়া কাছে আল্লাহ কি তো কুরআন কে ইস্তিফাত কোরা বাফে হেরি ane hiyo amale kofiya firhina kan hina ka samahama hiyo amale kofiya e alina bis ajru de ban allah mina bis ajru de ban ekam yoti ethang ethang ayate ar rijal qawwamuna ala an nisa'i firhinun gada fada kurabi allah an hinun gamacha uri ha kamekka nekine ban ane kayote ane ayate goti yusikum allah fi auladikum lil zakar mislu hadd al unsayayn tiba min allah tiba min dar namad wasiy kurabe firhin kujjakat de guna de rangi kujjakke kibe ange no jihad ni kunna ni kutma kanne ngamur kurabe fa aisha de fane kama vidalmani ang firhinun uri ajure kuri ara hinga jang hinun ang hinun fana la hinga je ang hinun be hiji jihad de ne ay ke hajjume hajja umrawu me jihad ke ang hinun na e kama gone ang hinun na ka devva fa ফিরিনুন নামতি খারাদ কুরআন হিনুঙ্গে মাচ্চা আং হিনুন কানে ফিরিনুন মাচ্চা খারাদ কুরআন আঙ্গায়া বে এ তাক্কা মেগা আরে কানে হাদিস বে রাসূলুল্লাহ হাদিস বে কুরআন নি লান ইউফলিহা কাওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা এফস বে কামিয়াব নো এফদ বে কামিয়াব নো মানে মিহুঙ্গে কান্দত তাহুগে বেরিয়া কাং হিনা কুলাফি এ বে গে কান্দত তাহুগে বেরিয়া কাং আম আং হিনা কুলাফি বে কু দুয়া হক ওয়স কামিয়াব নো মানে লান ইউফলিহা কাওমুন হাদিস বে কুরআন দেন কি নাম হামা বানি এ মুস্তাশিগুন মুস্তাশিগুন গে ফিকুরু এই মুস্তাশিগুন গে ফিকুরু ای میهم بنو دین حدا قران ای فدا بای آیت تک گنس کے مثال کا قران کا اللہ ہے قران وہ منی ان ہن کا ان ہن ویس فری ہن ویس ہیو مالک کو فی اللہ کا تو ہم ہم ہے ای فدا بای آیت تک میں میهم بنو ان ہن فیرو نہ ہم ہم قران ای مستشکون کے فکرو شک کے ویسے ملحدون ہے میہن کہ میں کہنے ملحدون دین مستہون کی با قران مسے قران میہن ہے ہاں ائنے کی کمان ہی مسلم حوارین کے ترن بے کر ای حوارین کے کلی فن تباوی تی بے میم بارہ میم ہوں نامی کے میں راجی کر بہ بارہ بے کر نے تفسیر گئے بہ ehen ku jehmiya kulabba ehmiya kulabba tawahiru ehurmiya kulabba isa waqi qur'anuke tin sura inge tin sura taki ehalatuko ena kanno kiyewena den dua kiyene dua inge seben asuizuka bi kalimatillahi tammat e dua kiyene ena bas komme halate gahuttas ebe sama ena rakkaater kan dewa mangedi darifura rakkaater ko dewa mangedi pura dua ye rasulullah sallallahu alaihi wasallam hasan ke fan ra husain ke fan ra ko de bi dua ai e dua ki maka den jin shaitan ke adi bi hai chek ge unda gule bes es fi nai ge gel me bes nu wa e dua ko gen ku ja be ran ne ra fi ya ka ai دین دفعات وانے نے کہ یہودیاں نو تنا سوراں نو تما جوسیاں نو تا مشرکے ایو تا میہاں مثال کتی قران اولوا سوال ونگے ای مثال کنا ماتن قران ہن کی کافر کافر کما انا نماز کر ای بائیں علم رم وی دال وے فور اینا وارتے نو وانے ای نماز اڑا ہے میہا مروی مروی جے نا نماز اڑا کن انگے ابدس میہ کو اینا گمچا کر نماز اس کو گن نو وانے دی مسلمو گ گبرستان کو سینا وڑن لاشے muslimo gabrustanu kisena wala laganwane adi enage mudalakun muslimo enage ehem bartha wernaka bartha wesnuwane ehem ebhuri widala horagina be kalun ebhuri widala wepa den ekama ko ennamas mi millatuge tere ega den bay be kalun himanu wani eden kom nan yotin komme gote wes muslimo ge namuga ena ehem bima den enage muda bartha wane imam shafi widala wesnuwane egota muda bartha wane kama dekama imam shafi ese ane mi نماز القرامی ہے کافر کما ودارے ہو یہ کلفان ودار نماز القرامی ہے غادی کر مچ گن دے وین توبہ لا دے وین توبہ نو وجیا حد دے گ گتو گنا غتل قران توبہ نو وجیا امام شافعی ودارے ہو توبہ نو وجیا حد دے گ گتو گ انا غتل قران امام احمد ودارے ہو ونی انا مرتد دے گ گتو غتل قران اے مرتد وجیا غتل وان غتل واجب واق تین کم می ونی ایک کم کی مرتد دو می حدین بیر اون دیر بیر وجنا غتل قران ہوتی فاتن دو ہوگس کا تر قرہ شے ہوتی دین بدل کو فیا او اے دین وضعی قانون میں اس کا بول کرے ہوری گنا گا مت ہو گے میں تیم وضعی قانون اسلام گا مت ہو گے اس وضعی قانون او وے دینی دینی دین ویس کم تنفیذ نہیں وے فے hade hedifa ati wadai ganun eti tanfiz hoti hori ha gamta guys gaay ganda kabuna anama na saudi arabia ge ikani gaay ganda kabuna wena duniya ga islami shariya tanfiz ko foti adiyes ehn tanakunai enge enge makunai ehn tanaku kike kike ਸਾਹਿਬ ਨੇ ਸਰਕੇ ਸਾਲਮ ਦਾ ਕਮਾਵਾ ਉਹ ਜਾਨੇ ਆਪੀ ਸਾਹਿਬ ਨੇ ਚੜ੍ਹੀ ahlu misaq ahlu misaq wedane nabi nabes ekomme nabi be kalegge kibame sallallahu wani misaq ahden hippawa yafa adi mistakum beswana ahlu misaqun ai mistanguge kibame swane allah ahden hippawa yafa insana mufeddemuge kurin adam alayhis salam hadda yafa adam alayhis salam kibame qiyamat addan den annane haba ka allah nerubi nerubafa eta qur'anuge pengi wahaka allah wani ahdu hippawa yafa alastu bi rabbikum تمام الله تيابا مهنگا إله رب النوم هي مهنگا مهنگا كودن بلا كالي إبا الله حرمنگا وري إله أدي رب إما أهدو كرتبار قرب فوتي الله سبحانه وتعالى دين إياه مدو اختلاف فوتي كونغو تكتو فرانا تباين ربنا تميستكم تباين ايه دين علم رنگا مدو خلاف بحر باير رواية تهوغا ساما ميستكم نكمكو هيني تكب ورشي ميستكم إبا قطو تبي هيني تكب منكم gotashe nerubbi allah subhanahu wa ta'ala qiyamata dandin annane habaya adam alayhis salam kiben nerubbi nerubba fa hadu kasharu hippa fa den labbatana kallevevi den bay mi hum vidalve arwahul alam gay yahud hippevi arwahul alam gay furana tahu gay alam gay allah yahud hippevi den wallahu alam allah muladden modigannani kayfiyatu kinetto de kalangyan undagu kalangyan ebes kame undagu we wode nuganna komme kame ebes faseha de misaka insanu kiveto handa nati allah wani anga wafa timan allah rasul be kalum funu wana me handu makod dem mattaka e hadu handu makod dem mattaka nane rako quran miya kumuni tin rakwa den adiyar rakwa kollane kolla hatare hama kora miya sunnatu gani ta adade a kursi da kollane salam difa kore une masa kursi da nuje yakas kursi da nuje yakas sunna namaz ga fudena duha namaz fadar o miharu dua aluge vejjaka ane onahir korennu kore vena dua lugu vejjaka onahir korennu kore vena de de kanu vejjama sene vituriyan hadala re kanu vejjiya o miharu re kanu misalaka ena vituriyaka misalaka niyak ganegen kuramun dani ko tin rako ena fas rako tan niyak ganegen tin rako kore vejjaka nu jiya ja er rako qurani den bayang ilmer vidalan kursai da kollashe adi bayang ilmer vidalan kursai da nu kures ko dene sunnate kei কুরিমাতি হুন মিহা ইসকফে না দা এমর গফানাসি কত কান্ত করে কালি ফা শহীদ ওয়াডা গেন নাই আবুলুল মাজুসি এমর গফানুকে বান্ডফুলা হানজার কোপ্পাডি অপেন এমর গফানে কুরিমাতি এর হুন নবী আব্দুর রহমান বিন আউফ কালি ফান ইসকুরাবা এমর গফান ওয়াডা গেন নাই দেন নামাজ ফাট্টা আর মিসাল কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফেট্টেবি আমাগো তো ফেট্টেবি হারন কালি ফান হাদ ওয়াডা গেন কালি ফান হুন নবী জুনুবুগে হালাত উকা দেখা রিফান আলা রিসলিকুম এহেন হাদিস উকরে তিবা আমি তিবি হালাত উকা তিবি এসে কিয়া এক রিফান কোটল কোল বড়াগেন আ এক রিফান হিনা তোরে বড়াগেন ওয়াগুতুম বড়াগা তিফেম বেসনো ইকা ফেন তিকি ওস্তালা দেখা রিফান অনেক নামাজ কুরিয়া গেন দেবি এই নামাজ ফরহার ওয়ে জামাসলে এনে একা কো ইমাম মিয়া গে হে দুর গন্নন্যা ইমাম মিয়া কেন হেমুনে ফেনু দেহে নেতা আসলে দেন রাঙ্গাল গোতা কি এই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কো হিতাক হিব্রাই বেসনো কুরআন লাসভিয়াস এহেম মিহার দেন ইমাম ওয়লাস ওয়লাফিয়া ইচ্ছি গান কি তাই মিহাকু তিবেনে এহেম ইমাম মিহার জিহেন একালে হালতে জিহেজ্জা মিহাকু ইসকফ এনা দান জিহেন এহেম ইমাম মিহা দিমাগে তিবেন জিহেন দান নামে ইয়ম ইমাম মিহা তিবে কেয়ারেগে তিবেন জিহেন দান নামে ইয়ম এই রাসূলুল্লাহ হাদিস কুরআন বাহমানি লিয়ালিনি মিনকুম উলুল আহলাম তিমান কাদে ফানা এমমে কেয়ারেগে তিবেতে তিবা মিহাকু তিরেন এমমে দান না মিহুম হারদানা দান না মিহুম তিবেশ একালে ফানা দিমাগে তিবেন জিহেন দান না মিহুম ইসা ਉਹ ਐਵੇਂ ਹੁਣ ਨੂੰ ਨੇ ਦੱਕਾ ਨਹੀਂ ਐ ਨਸੋਰਾ ਕ੍ਰਿਸਟੀਆਨ ਯਹੂਦੀ ਮਿਹਰ ਦੀ ਸਾਗ ਫਾਨ ਕੀ ਨੁਬਾ ਮੀ ਹੈ ਕੇ ਯਹੂਦੀ ਮਰਾਂ ਇੱਛੀ ਹੜੀ ਉਤਰੋ ਇੱਛੀ ਕਿਆ ਨਹੀਂ ਸਾਲੇ ਸਲਾਮ ਯਹੂਦੀ ਨੇ ਕਿਉਂ ਨੁਬਾ ਬੈ ਐਵੇਂ ਹੁਣ ਦੇਖੇ ਕੋ ਤੁਕ ਐਵੇਂ ਹੁਣ ਫੀਆ ਬੈ ਦੰਤੀ ਵੀ ਹੁਰੀ ਹੈ ਮੈਂ ਨਕੀ ਊਰ ਤੱਕ ਫਦਾ ਬੈ ਕੁੱਤਾ ਤੱਕ ਫਦਾ ਬੈ ਅੱਲਾਹ ਇਹ ਹੁਰੀ ਹੈ ਮੈਂ ਲਵਾਫਨ ਐਵੇਂ ਹੁਣ ਖਿਦਮਤ ਟਕਾ ਐਵੇਂ ਹੁਣ ਦੇਖੇ ਨਹੀਂ ਐ ਦੀਨ ਕਨ ਉਸਵਾ ਦੇ ਬੈ ਮੀਆ ਕਾ ਯਹੂਦੀ ਦੀਨ ਕੈ ਮੈਂ ਉਫੰਵਾ ਕੁਦਿੰ ਐ ਯਹੂਦੀ ਨੈ ਇਹ ਮੀਆ ਕਨ ਉਸਵਾ ਦੇ ਯਹੂਦੀਆ ਐਵੇਂ ਐਵੇਂ ਹੁਣ ਨੂੜੇ ਨੇ ਐਵੇਂ ਹੁੰਦੀ ਫਤੂਰਾ ਕਬਸ ਕ੍ਰਿਸਟੀਅਨ ਨੂੜੇ ਨੇ ਐਵੇਂ ਕਦੀ ਫਤੂਰਾ ਯਹੂਦੀ ਨੂੜੇ ਨੇ ਐਵੇਂ ਕਦੀ ਫਤੂਰਾ ਕਸਾਬ ਕਿ ਐਵੇਂ ਕੰਨੂ ਅਦੇ ਵੇਨੇ ਦੀਨਾ ਕਾ ਐਵੇਂ ਨਾ ਕਿ ਐਵੇਂ ਹੁੰਗੇ ਆਲੂ ਐਵੇਂ ਦੇਖੇ ਕੋ ਤੁਆ ਐਵੇਂ ਨਾ ਕਿ ਐਵੇਂ ਹੁੰਗੇ ਖਿਦਮਤ ਟਕਾ ਅੱਲਾਹ ਲਵਾ ਤੇ ਐਵੇਂ ਆਲੂ ਆ ਬੋੜੇ ਤੀ ਮੀ ਹੂੰ ਮਸੇ ਨੇ ਬੈਰ ਨੂੰ ਵੇਖ ਰੰਗੜੀ ਇਸ ਬੈਰ ਨੂੰ ਤਾਨੂੰ ਕੇ ਇਸਕੋ ਤੀ ਵੀ ਮਾਈ ਮੀ ਹੂੰ ਇਲਮੋਰੀ ਇਲਮੋਰੀ ਕੋ ਤਾਂ ਕੇ ਬੋੜਾ ਕੰਗ ਰਜਿਆ ਇਹਨਾ ਕੋ ਗੇ ਨਵਾਨੇ ਨਾ ਕੇ ਜਨਾਜ਼ਾ ਹੈ ਇਹ ਮੀ ਹੂੰ ਕੁਰਾਨ ਇਹਨਾ ਜਨਾਜ਼ਾ ਇਹ ਫਦ ਹਾਲਤ ਇੱਕ ਰਹਿ ਗੋ ਹੁਣ ਮਸਾ ਬੋੜਾ ਇਲਮੋਰੀ ਕੋ ਗੇ ਨਵਾਨੇ ਨਾ ਕੇ ਜਨਾਜ਼ਾ ਇਹਨਾ ਕੇ ਮੱਚਾ ਇਹ ਰਸੂਲullah ਸਮੇ ਕੋ ਤੇ ਇਰਸ਼ਾਦ ਦੇ ਬਾਵਨ ਇਹ ਫਦ ਮੀ ਹਕ ਕੋ ਗੇ ਨਵਾਨੇ ಆದೆನ್ ಹಿನುವಾಲೆ ಹದೆನ್ ಬಡುಲೆ ಅದೆನ್ ಏನ ಅಲ್ಲಾಹ ಹವಾಲೆ ಕೊಮ್ಮೆ ಗೊತ್ತೆ ವ್ಯಸೆ ಬೋಯೆ ಏ ಕಮುಗೆ ದೇಮಿ ಹುರಗೆನ್ ಏನ ಐದಿ ಏ ಏ ಗಿಯಾಮತ್ ದೋಗೆ ಮೆ ಅಜಾಬ್ ಲಿಬೆ ಏಕವುಗೆ ತೆರೆನ್ ಏಕಕ್ ಮುದಮಿನುಲ್ ಖಮ್ರ್ ಮಸ್ತುವಾತ ಕೆ ತಿಗೆ ದೇಮಿ ಹುನ್ನಮಿಹಾ ದೇಮಿ ಹುನ್ನಮಿಹಾ ಬೈ ರಿವಾತ್ ಕ ಬರ ಸ್ವರ್ಗ ಸ್ಮನ್ನಾ ನೇ ಮುನ್ನ ಅದಿ ಸ್ವರ್ಗ ವನಸ್ ಮಿಸಾಲೆ ಕ ನಮಾದುನ ಆಳ ಕಾಫರ್ ಕುಫ್ರುಗೆ ಬೆ ಸಮಲೆನ್ ಏನ ನುಕುರೆ ಸ್ವರ್ಗ ವನಸ್ ಏನ ಕ ಸ್ವರ್ಗೆ ರಲೆನ್ ನುಲಿಬೆ ನೇನ ಏಕ ఏనా దరిఫుల్ ఉరాగం కొర నమాజ్ కొల్లాని దరిఫుల్ ఉరాగం కొర నమాజ్ కొల్లాని ఇరు వాకి కారా ఫాన కముగ బిరో వెజ్జన జిహ దరిఫుల్ ఉరాగం కొర నమాజ్ కురా కిగదో ఆయన ఉరాగం కొర నమాజ్ కురా ఏ రసూలుల్లాహ్ సమకి మసాబిత కలిఫాను కాఫ దరి కమలు జైనబ్ గ దరి కలు ఉమామా ఉరుబాగం నమాజ్ కురా బే కలిఫా ఎమ ఉరాగం కొర నమాజ్ కురు సాబిత ಎಮ್ಮ ಎ ಫದಹಾರಿ ತೆಗ್ಗದಿ ಮಾ ಬೋಡ ಹುದ್ದವಾನ ಅದೆನ್ ನಿಮ್ಮಲಂಬಿಯನ್ನು ಸುಭಾನಕ ಅಲ್ಲಾಹು ಬಿಹಮ್ದಿಕ ಅಶ್ಹದು ಅನ್ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲ ಅಂತ ಅಸ್ತಗ್ಫಿರುಕ ವ ಅತೂಬು ಇಲೈಕ